অন্তর্গত মদ্দাম রামেশ্বরপুর আদর্শ যুব সমাজ ও কোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ফজিলতময় মোবারকময় ষষ্ঠতম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইমাই মাসাজেদ এবং ওলামাই কেরাম, অত্র এলাকার আমার মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে গত দুই তিন দিনের এরকম বৃষ্টির মধ্য দিয়েও আজকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত কোরআন ও সুন্নাহ থেকে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে সালাতুল আসর পরে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে শোনার যে মহান রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমার আগে কয়েকজন সম্মানিত ওলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আমার পরেও আলহামদুলিল্লাহ অনেক বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করবেন ইনশাআল্লাহ। মাঝখানে অল্প একটু সময় আমি চেষ্টা করব কোরআনে কারীম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সামান্য দুই একটি কথাবার্তা বলার জন্য। আশা করব আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো ভালোভাবে বোঝার জন্য এবং মাঝে মাঝে দুই একটি কথাবার্তা জিজ্ঞাসা করলে আমরা একটু হা না কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে ওয়াজ করারও কিছু সুন্নতি পদ্ধতি আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন কিনা, এটা কথা কয় না, কথা বলতে হবে তো কিছু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করতেন কিনা, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা ওয়াজ করতেন কিনা, অর্থাৎ জমিনে সবচেয়ে বড় ওয়াইজ, সবচেয়ে বড় খতিব, খতিবে আজম কে বলেন দেখি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওই খতিবে আজম এবং খতিবে আজমের ছাত্র সরাসরি স্টুডেন্ট সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা যেই পদ্ধতিতে ওয়াজ করতেন, বয়ান করতেন, কিয়ামত পর্যন্ত এই পদ্ধতিতে বয়ান করা হইল সুন্নত। এই পদ্ধতির বাহিরে গেলে সেটা সুন্নতের খেলাফ। এই জন্য ওয়াজ করার সময় সুন্নতের দিকে, সুন্নতের পদ্ধতির দিকে খেয়াল রাখতে হবে। আজকে ওয়াজ মাহফিলের অনেক নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে। অনেক জায়গায় বক্তা শুধু গান গায়, শ্রোতারাও তালে তালে গান গায়, গান শোনার জন্য ওয়াজ মাহফিলে আসে। কোন কোন জায়গায় বক্তা নাচে, শ্রোতারাও নাচে, জিকিরের তালে তালে বিভিন্ন রঙের নাচ, শীতের জিকির, কোদালি জিকির, লাফানি জিকির, বিভিন্ন ধরনের জিকিরের তালে তালে নাচের অনুষ্ঠান চলে ওয়াজ মাহফিলে। এই জন্য চেষ্টা করতে হবে যে ওয়াজ কম হোক, আলোচনা কম হোক, কিন্তু সেটা হইতে হবে খতিবে আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করার, আলোচনা শুরু করার, ওয়াজ শুরু করার আগে এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে শুরু করতেন, যে আয়াতে কারিমাগুলো আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার মাঝখান দিয়ে সাহাবাই কেরামকে প্রশ্ন করতেন, সাহাবাই কেরাম জানলে কিছু বলতেন, না জানলে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলতেন না, সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, এই কথা আল্লাহ রাসূল বলতেন না। এটা আপনাদেরকে বলতে বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতিতে ওয়াজ করতেন না, সাহাবাই কেরামকে বলতেন না যে সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সবাই সজোরে বলেন আলহামদুলিল্লাহ, সবাই জোরে বলেন আল্লাহ আকবার। এটা আল্লাহ রাসূলের পদ্ধতি না, এটা ওয়াজের মধ্যে সুন্নতের খেলাফ। ওয়াজের মধ্যে কোরআন সুন্নার বাহিরে কথা বলা সুন্নতের খেলাফ, গান গাওয়া সুন্নতের খেলাফ, কবিতা বলা। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, তারপরে আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, এটাকে তখন বলা যাবে যখন কোরআনে কারিমের একটা আয়াতের তাফসীর করতে গিয়ে প্রথমে কোরআনের তাফসীর কোরআন দিয়ে করতে হবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দিয়ে করতে হবে, তারপরে ওই শব্দটাকে বোঝানোর জন্য কোন কবির কবিতায় যদি শব্দটা থাকে তখন ওই কবিতাটা বলা যাবে। কিন্তু মূল ওয়াজেই যদি হয় কবিতা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা সুন্নত মেনে অল্প আমল করলে আর সুন্নতের বাহিরে গিয়ে বস্তা বস্তা আমল করার চাইতে এটা অনেক বেশি উত্তম, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। সুন্নাত অনুযায়ী অল্প আমল করা বেদাতের আলোকে অনেক অনেক আমল করার চাইতে উত্তম, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার প্রমাণ করব না, কিন্তু প্রত্যেক আয়াত শোনার পরে, হাদিস শোনার পরে নিজের থেকে বলবেন সুবহানাল্লাহ। আমি বলবো না যে আপনারা সবাই সুবহানাল্লাহ কন, আস্তে করিয়া কন, জোরে করিয়া কন, লাফ মারিয়া কন, এটা বলা হবে না, কিন্তু আপনারা নিজেরা কইবেন কি, আবার বুঝতে হবে কোন জায়গায় সুবহানাল্লাহ, কোন জায়গায় ইন্না লিল্লাহ, কোন জায়গায় নাউজুবিল্লাহ, এক জায়গার তো আরেক জায়গায় বলা যাবে না, ঠিক আছে? জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমালুন কালিলুন ফি সুন্নাতিন খায়রুম মিন আমালিন কাসীরিন ফি বিদআতিন। সুন্নাত অনুযায়ী অল্প আমল করা বিদআত অনুযায়ী অনেক অনেক আমল করার চাইতে বেশি কল্যাণকর। তাহলে বেদাতি পদ্ধতিতে সারা রাত ওয়াজ করার চাইতে, সারা রাত বয়ান করার চাইতে সুন্নত পদ্ধতিতে অল্প কিছুক্ষণ বয়ান করা অনেক বেশি উত্তম, সুবহানাল্লাহ। এজন্য ওয়াজ বেশি দরকার নয়, ওয়াজ আমরা সবাই জানি, ওয়াজ আমি যা বলবো সব আপনারা জানেন, দেখবেন যে সব কমন পড়ে গেছে, কমন পড়া বুঝেন নাই, মানে আপনারা আমার আলোচনার মধ্যে থেকে যেটা যেটা আপনি জানেন মনে করবেন যে এটা সব কমন পড়ে গেছে। তো শেষ পর্যন্ত দেখবেন যে আমি যা বলছি 100% কমন পড়ে গেছে, সবই আপনি জানেন। ওয়াজ কিন্তু সব আমাদের জানা কথা, আমাদের জানার বাইরে কোনো ওয়াজ নাই, দরকার হলো আমাদের আমল, আমাদের এলেম এবং ওয়াজ আলহামদুলিল্লাহ সবারই জানা আছে। এখন বেশি বেশি যেটা দরকার সেটা হলো আমাদের আমল। আচ্ছা আমার ভাইয়েরা, আমি আজকে যে বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো সুন্নতি আমলের গুরুত্ব, বেদাত মুক্ত সুন্নতি আমল কিভাবে গড়তে হয়, এই বিষয়ের উপরে আমি দুই একটি কথাবার্তা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সুন্নত তো সবাই বুঝেন নাকি, কথা বলা না দেখি। আরে নোয়াখালীর মানুষ সুন্নত বুঝে না, এটা তো কল্পনার বাইরে। নোয়াখালী অঞ্চলের কৃষক যেই ভাই মাঠে কাজ করেন সেই ভাইও আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, দিন সম্পর্কে যা জানেন, অনেক অঞ্চলের অনেক এলাকার মসজিদের ইমাম সাহেবেরও সেটা জানেন না। ইনশাল্লাহ এই এলাকায় যদি সুন্নত না বুঝে আর বুঝবো কোথায়? এই জন্য এই এলাকায় তো সবাই সুন্নত বুঝেন নাকি? তাহলে সুন্নত বুঝছি, বেদাত বুঝি কিনা? বেদাত, বেদাত বুঝেন মানে সুন্নতের বিপরীত হইলে, সুন্নতের উল্টা হইলে সেটার নাম কি? বিদআত। তবে মাঝখানে একটা আছে, সুন্নত আর বেদাতের মাঝখানে আরেকটা আছে, সেটা কি বলেন দেখি? সুন্নত একদিকে, বেদাত একদিকে, মাঝখানে একটা জিনিস আছে, সেটা হলো খেলাফে সুন্নত। সেটার নাম হলো কি? খেলাফে সুন্নত। আচ্ছা, রাস্তার মোড়ে আপনারা দেখছেন এই যে ট্রাফিক সিগন্যাল দেখছেন, ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যাল দেখেন নাই? ট্রাফিক সিগন্যালের মধ্যে বাতি কয়টা থাকে? আচ্ছা, আমরা এইদিকে তাকাই, ওইদিকে আমাদের প্রধান মেহমান আসছেন, ওইদিকে তাকানোর দরকার নাই। ট্রাফিক সিগন্যালের মধ্যে লাইট কয়টা থাকে আপনারা দেখছেন তো ভালো করে? নাকি রাস্তা দিয়ে চোখ বন্ধ করে হাঁটেন? হাঁটার সময় চোখ খোলা থাকে না বন্ধ থাকে? তাহলে লাইট কয়টা থাকে? তিনটার কালার গুলো বলেন দেখি কয়টা, কোন কালার? একটা সবুজ কালার, একটা হলুদ কালার, আর একটা লাল কালার। মাশাআল্লাহ, সব জানে, দেখছেন কমন পড়ে গেছে, সব জানা কথা। তাহলে তিনটে বাতি থাকে ওখানে, একটা বাতি জ্বললে, সবুজ বাতি যদি জ্বলে তার অর্থ হলো আপনি চলে যান, রাস্তা ক্লিয়ার, আপনি যেতে পারেন। লাল বাতি যদি থাকে তার অর্থ হলো আপনি যাওয়া যাবে না, নিষিদ্ধ, দাঁড়ায় থাকেন। হলুদ বাতি হলো আপনি যাইতেও পারেন নাও যেতে পারেন, সিদ্ধান্ত কোনো ফাইনাল না, মাঝখানে আছেন। এজন্য একটু চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজটা জানলে করেছেন, যখন করেছেন, যেভাবে করেছেন, ঠিক সেইভাবে সেই সময়ে সেই মতে করার নাম হলো সুন্নাত। কোন কারণে আপনি ভুলবশত কাজটা এদিক সেদিক করে ফেলছেন, ডানে বামে করে ফেলছেন, তখন এটা সাথে সাথে এটা বেদাত হবে না, এটা হবে খেলাফ সুন্নাত। সুন্নতের খেলাফ করে ফেলছেন, সুন্নতের বাহিরে করে ফেলছেন। একজন আলেম এসে অথবা একজন ভাই এসে আপনাকে বলে দিল, ভাইজান যে কাজটা করছেন এই কাজটা সুন্নতের খেলাফ হয়েছে, সুন্নতের বাহিরে হয়েছে, আপনার এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয় নাই। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আপনারা দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। আমি প্রথমেই বলছি কমান করব না, কিন্তু প্রত্যেক সময়ে সময়ে আল্লাহর জিকির করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আসবে সবাই বলবেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ইমানের অংশ, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত অবশ্যই করতে হবে। আচ্ছা, তো যে কথাটি বলতেছিলাম, যখন কোন ব্যক্তি আমাকে জানাই দিল, ভাই এই কাজটা আপনার ভুল হয়েছে, এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয় নাই, তখন যদি আমি আবার সুন্নত অনুযায়ী আমলটা শিখে সুন্নতের দিকে ফিরে আসি, আলহামদুলিল্লাহ, তখন এটা খেলাফ সুন্নত পর্যন্ত শেষ। কিন্তু যদি আমি ফিরে না আসি, আমি যদি বলি এই মিয়া আমি কি তোমার থেকে কম জানি নাকি, আমি এত বছর মাদ্রাসায় পড়ছি, আমি এত বছর বুখারি শরীফ পড়াই, আমি এত বছর মুসলিম শরীফ পড়াই, আমি 36 বছর ধরে মাদ্রাসায় শিক্ষকতা করি, আমি 50 বছর ধরে মসজিদে ইমামতি করি, তোমার থেকে কম জানি নাকি? এই অহংকারে, এই গর্বে, এই অহংকারে মত্ত হয়ে যদি ওই সুন্নতের খেলাফের উপরে ইস্তিকামত থাকে, সুন্নতের দিকে আর ফিরে না আসে, তখন সেটা আর খেলাফে সুন্নত থাকে না, তখন এটার নাম হয়ে যায় বেদাত। তখন এটার নাম কি হয়? বেদাত। তাহলে ট্রাফিক সিগন্যাল থাকে কোথায়? রাস্তা। কিন্তু এখন বর্তমানে দেখা যায় বাংলাদেশের মসজিদে মসজিদে ট্রাফিক সিগন্যাল আপনাদের এলাকা মনে হয় নাই, কি বলে এই দেশেও আছে? এত আলেমুলামার দেশ, এই দেশে তো থাকার কথা না, কারণ এখানে আলহামদুলিল্লাহ যত আলেমুলামা আছেন বাংলাদেশের কোন এলাকায় এরকম একটা এলাকায় এত আলেমুলামা থাকে না। ট্রাফিক সিগন্যাল তো রাস্তার কাজ, এটা মসজিদে কি কাজ? রাস্তার ট্রাফিক সিগন্যাল মসজিদে আসবে কেন, কি বলেন? রাস্তা গাড়ি ঘোড়া চলে, সেখানে ট্রাফিক সিগন্যালের লাইট লাগে, মসজিদে কি গাড়ি ঘোড়া চলে নাকি? তো মসজিদে ট্রাফিক সিগন্যাল কেন? আল্লাহু আকবার। দেখেন যে মানুষের মধ্যে যখন সুন্নাত সম্পর্কে মানুষ নলেজ হারিয়ে ফেলে, জ্ঞান হারিয়ে ফেলে, একটু অসতর্ক হয় তখন রাস্তার জিনিস মসজিদে চলে আসে। দেখছেন, একটু অসতর্ক হইলে ট্রাফিক সিগন্যাল থাকবো রাস্তায়, এখন ঢুকে গেছে মসজিদে মসজিদে, কিছুক্ষণ সবুজ বাতি জ্বলে, কিছুক্ষণ হলুদ বাতি জ্বলে, কিছুক্ষণ লাল বাতি জ্বলে, মসজিদে লাল বাতি কেন? মসজিদে তো লাল বাতি জ্বলার প্রশ্নই আসে না, মসজিদে সর্বক্ষণ সবুজ বাতি। মসজিদ বানানোই হয়েছে আল্লাহর ইবাদতের জন্য, মসজিদে চব্বিশ ঘন্টা শুধু আল্লাহর ইবাদত চলবে, সেখানে তো লাল বাতি দেওয়ার অধিকার আল্লাহ পাক কাউকে, যদি কেউ লাল বাতি দিয়ে আল্লাহর বান্দাদেরকে নিষেধ করে এই খবরদার নামাজ পড়িও না, আল্লাহ পাক কঠিন ভাষায় ধমক দিয়েছেন তাকে। ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহি আই ইউযকারা ফিহা ইসমুহু, আমার মসজিদে আমার ঘরে আমার নাম উচ্চারণ করবে, আমার জিকির করবে, সালাত আদায় করবে, যে ব্যক্তি আমার মসজিদে সালাত আদায় বাধা দিবে ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে? আল্লাহ পাক ধমক দিয়ে প্রশ্ন শুরু বলছেন, তার থেকে বড় জালেম আর কেউ হইতে পারে না যে আমার মসজিদে আল্লাহর বান্দাদেরকে নামাজ পড়তে কয়। সুন্নতের টাইম নাই, সুন্নতের টাইম কই গেছে? আচ্ছা, সুন্নতের টাইম নাই, জামাত শুরু হয়ে গেছে, তখন মুসল্লি কি করবে? সেই কথাকে রাসূল শিখাই যান নাই কি? শিখাইছেন কিনা? যখন জামাত শুরু হয়ে গেছে, একামত শুরু হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাই দিলেন, ইদা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন একামত হয়ে যাবে ফরজ ছাড়া আর কোন সালাত নাই, সব সালাত বন্ধ হয়ে যাবে, একামতের আগ পর্যন্ত সকল সালাত চলতে থাকবে, একামত হওয়ার সাথে সাথে সব সালাত বন্ধ হয়ে যাবে, শুধু ফরজ সালাত। তো সুন্নত যারা পড়তেছে এরা কি করবে? এরা যদি শেষ দিকে থাকে, শেষ পর্যায়ে থাকে, তাহলে তারা তাড়াতাড়ি শেষ করে সালাম ফিরাই নিবে। যদি তারা প্রথম দিকে থাকে তাহলে তারা নামাজ ছেড়ে দিবে। তো এই মাসালা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এখানে তো লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতির দরকার নাই, মসজিদে এই রেড সিগন্যাল, গ্রিন সিগন্যাল দিয়ে আল্লাহর বান্দাদেরকে নামাজ থেকে থামাই রাখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, সুন্নত খেলাফ, সুন্নত বেদাত, বুঝছেন তো তিনটা? যে প্রথম থাকে সুন্নত, সুন্নতের এদিক সেদিক হয়ে গেলে সেটা হয় কি? খেলাফ সুন্নত। খেলাফ সুন্নতের উপরে কেউ যদি দায়েম থাকে, কায়েম থাকে, তখন হয়ে যায় বেদাত। এখন আসেন, আল্লাহ পাক আমাদেরকে কেন বানাইছেন বলেন দেখি, কি জন্য বানাইছেন? ভালো ভালো খাইবেন, ভালো ভালো করে ঘুমাইবেন, আনন্দ ফুর্তি করবেন, এই জন্য বানাইছেন। কি জন্য বানাইছেন? মাশাআল্লাহ, সবাই জানেন, একটা আয়াত আছে সবাই জানেন, বাংলা আয়াত, আল্লাহ পাক বলছেন সূরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াত, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ বানাইছি, জিন বানাইছি, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ, তাহলে ইবাদত করব কার? হয় নাই তো উত্তর কিরে, নোয়াখালীর মানুষও এখন দেখে ইয়া হয়ে গেছে, এলেম কালাম কমে গেছে। কার? একমাত্র আল্লাহর। এবাদত করবো কার? একমাত্র আল্লাহর। একমাত্র থাকতে হবে, একমাত্র উঠে গেছে, একমাত্র উঠার কারণে এই সুযোগে শেরেক ঢুকছে। একমাত্র যদি থাকতো কোন অবস্থায় শেরেক ঢুকতে পারতো না। তাহলে এবাদত করবো কার? ইয়্যাক নাবুদু ওয়া ইয়্যাক নাস্তাঈন। কোন সূরার আয়াত? ওরে আল্লাহ, দেখছেন একবার 100% কমন, সব জানান আপনারা। জানার বাইরে একটা কথা বলছি, সব আপনাদের জানা আছে। কোন সূরা? সবচেয়ে সহজ সূরা যেটা সবাই পারেন, ইয়্যাক নাবুদু, এবাদত করি একমাত্র আপনার। ইয়্যাক আছে না? একমাত্র। সাহায্য চাই একমাত্র আপনার কাছে। দুই জায়গায় ইয়াকা ইয়াকা একমাত্র একমাত্র আছে। আল্লাহর কোন বান্দা যদি এবাদত একমাত্র আল্লাহর করত, তাহলে আল্লাহকে বাদ দিয়ে কোন জীবিত ওলি মৃত ওলি আল্লাহর কোন বান্দাকে সাজদা দিতে পারত কিনা? পারত। সাজদা করা কি? যদি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকেও করা হয়, আবার আল্লাহর কোন বান্দাকেও করা হয়, তখন এটা হবে কি? শিরিক। তখন এটা হবে শিরক, ঈমান চলে যাবে। এই জন্য মনে রাখতে হবে এবাদত করবো কার? একমাত্র আল্লাহ। একমাত্র কোনদিন বাদ দিবেন না, একমাত্রটা শক্ত করে ধরে রাখবেন। একমাত্রটার নাম হলো তাওহীদ। এবাদত করবো কার? এখন এবাদত করবো কার পদ্ধতিতে, কার তরিকায়? এবাদতটা কেমনে করবেন? এবাদতের একটা পদ্ধতি লাগবে না, একটা সিস্টেম লাগবে না? নিজে নিজে কি এবাদত করা যায়? তাহলে এবাদতটা করতে হবে কার পদ্ধতিতে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। এই জায়গায় আপনারা একমাত্র বাদ দিয়ে দিয়েছেন, এই জন্য আজকে বেদাত ঢুকছে। না হয় বেদাত ঢুকার কোনো প্রশ্নই আসে না মুসলিম সমাজে। আমাদের এতবার তাওহীদ নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাকের এবাদতের ক্ষেত্রে যেমন তাওহীদ লাগবে, এবাদতের পদ্ধতি এবাদতের সিস্টেমের ক্ষেত্রেও এতবার তাওহীদ লাগবে। তাহলে এবাদত করব আল্লাহর এবাদত করব কার পদ্ধতিতে? একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। এটা আমরা পাইলাম কই? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতিতে করতে হবে, এটা পাইছি কই? কেমনে জানলাম বলেন দেখি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী। যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে এত্তেবা করো একমাত্র আমার নবীর। আমার নবীর এত্তেবা ছাড়া, আমার নবীর অনুকরণে এবাদত যদি না হয়, তো সেই এবাদত আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। এবাদত কবুল হওয়ার শর্তই হল এটা তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হইতে হবে। তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি হয়, এটার নাম সুন্নাত। যদি তরিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে গিয়ে তরিকায় ইমাম হোসেনের আলোকে হয়, তখন এটার নাম কি? বেদাত। যদি ইমাম হোসেনের তরিকায় করেন ইবাদত, সেটার নাম কি? বেদাত। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করেন, ওইটার নাম হলো সুন্নাত। তাহলে ইবাদত কবুল হবে একমাত্র সুন্নাত পদ্ধতিতে। অন্য পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, আমরা যদি সারা রাত সুন্নতের হাদিস বর্ণনা করি তাও শেষ হবে না। সুন্নতের গুরুত্ব দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, যে আমাকে অস্বীকার করে সে ছাড়া আর বাকি সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবি জিজ্ঞাসা করলেন, ওয়ামাইয়া বা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে অস্বীকার করে কারা? সবাই তো আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করে, যে আমার সুন্নত মানে, যে আমারে অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমাকে মহব্বত করে, জিলাপি খাওয়ার সময় মহব্বত করে, বিভিন্ন প্রোগ্রামের সময় মহব্বত করে, কিন্তু আমি নবীর সুন্নত মানার সময় মহব্বত করে না, এরাই হলো ফাকাদ আবা, আমারে অস্বীকার করে। বাংলাদেশে আমরা সবাই আশেকে রাসুল, সবাই কি কথা কয় না? আপনারা মনে হয় আশেকে রাসুল না নাকি? আমরা সবাই কি ওই আশেকে রাসুল? যখন মসজিদে ঢুকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, আমার উম্মতের যে কেউ যখন এই মসজিদে ঢুকবে, খবরদার ফালা ইয়াজলিস, বসতে পারবে না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত না কম পক্ষে দুই রাকাত নামাজ পড়বা। দুই রাকাত নামাজ পড়লে বসার অনুমতি পাইবা, দুই রাকাত নামাজ যদি না পড়ো মসজিদে বসার অনুমতি নাই। কিন্তু দেখবেন আশেকের রাসূলেরা মসজিদে যায় দৌড়ায় যায় বসে যায়, রাসূলের কথা মানে না, আবার আশেকের রাসূল, এমনি সব আশেকের রাসূল, রাসূল বলছেন দুই রাকাত নামাজ না পড়লে বসা যাবে না, কিন্তু সব বসে গেছে, যাইয়ে মাত্র মসজিদে বসে যায়, দেখছেন না? আবার দেখবেন জামাতের অল্প এক মিনিট বাকি আছে, রেড সিগন্যাল দেওয়া আছে, মুসল্লি যাই বসে গেছে, এক মিনিট পরে একামত দিছে, তারপরে দাঁড়াইছে, দুই রাকাত পড়তে পারবেন না মসজিদে, দাঁড়ায় থাকবেন, বসা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়া ভাষায় নিষেধ করছেন, ফালা ইয়াজলিস, খবরদার বসতে পারবে না। তো এখন বসা যাবে না, রাসূল বলতেছেন বসতে পারবে না, রাসূলের কথা মানতে রাজি নাই, ও আমি বসমু কি হয়েছে দেখি, রাসূল তো বসতে পারবে না, কো আমি বসমো চাই তোমার কি হয়েছে, এখান দিয়ে সব আশেকে রাসূল, বারোই রবিউল আউয়াল আসলে সব আশেকে রাসূল, তারপরে মিলাদের সময় সব আশেকে রাসূল, গান গাওয়ার সময় সব আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, মদিনা যাওয়ার জন্য পাগল, ডানা থাকলে উড়ি চলে যেতাম সাই মদিনা, সব সময় মদিনার আশেক, মদিনার পাগল, মদিনার আশেক, আশেকে রাসূল, কিন্তু রাসূলের রাসূলের নির্দেশ মানার সময় খবর নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে আমার আনুগত্য করে, আমার সুন্নত মানে, সেই হলো আমার প্রকৃত আশেক, সেই জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার সুন্নত মানে না, আমার নির্দেশ অনুসরণ করে না, সে আমাকে অস্বীকার করে, যত মুখে মহব্বতের কথা বলুক না কেন, মুখে মহব্বত, চোখে মুখে মহব্বত, কিন্তু আমলের ক্ষেত্রে, সুন্নতের ক্ষেত্রে, নবীর আদর্শের ক্ষেত্রে মহব্বত নাই। তাহলে সুন্নত পালন করলে আল্লাহ পাক সকল ইবাদত কবুল করেন, আরো দুইটা বড় বড় পুরস্কার দেন সুন্নত অনুযায়ী চললে। একটা পুরস্কার দেন, ইউহিবুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই বান্দাদেরকে মহব্বত করেন, যিনি সুন্নত অনুযায়ী আমল করেন আল্লাহ পাক তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে সুন্নতের বাহিরে গিয়ে আল্লাহর ওলি হতে পারে কিনা? সুন্নত মানে না, আল্লাহর ওলি হতে পারে? কারণ সুন্নত না মানলে, সুন্নতের এত্তেবা না করলে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত করেন না। তা আল্লাহ পাক মহব্বত না করলে আল্লাহর ওলি কেমনে হয়? তাহলে সুন্নতের বাহিরে গিয়ে কেউ আল্লাহর ওলি হইতে, তাহলে ল্যাংটা বাবা ওলি হতে পারে কিনা? ল্যাংটা বাবা ওলি হতে পারে? যদি কেউ বিশ্বাস করে ল্যাংটা বাবার ভিতরে কি আছে আমরা জানি না, বিরাট আল্লাহর ওলি, এই লোকের ইমানও চলে যাইব। যে বিশ্বাস করবে যে ল্যাংটা বাবাও ওলি হতে পারে, তার ইমানই থাকবে না। কারণ আমার নবীর সুন্নতের বাহিরে গিয়ে কিয়ামত পর্যন্ত কোন মানুষ আল্লাহর ওলি হতে পারবে না। আমার নবীর জীবনে কোনদিন সতর খোলেন নাই, আমার নবীর সতর জীবনে কেউ দেখেন নাই। আমার নবীর সাহাবীরা লক্ষাধিক সাহাবী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, খালি ওলি না ওলির বাপ ছিলেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়া ওলি ছিলেন। আল্লাহর এই ওলিরা জীবনে কোনদিন ল্যাংটা হন নাই, কোন ল্যাংটা বাবা সাহাবীদের মধ্যে পাওয়া যায় নাই, কোন জটওয়ালা সাহাবীদের মধ্যে পাওয়া যায় নাই, কোন লম্বা নখওয়ালা সাহাবীদের মধ্যে পাওয়া যায় নাই, লম্বা গোফওয়ালা সাহাবীদের মধ্যে পাওয়া যায় নাই। তারপরে আপনার বিভিন্ন লেবাস ধরে, বিভিন্ন বেশভূষা ধরে ওলি সাজা, এই জাতীয় পদ্ধতি আমার নবীর সাহাবীদের মধ্যে পাওয়া যায় নাই। সুতরাং সুন্নতের বাহিরে গিয়ে কোন ব্যক্তি জীবনে আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হতে হলে সুন্নতের এত্তেবা লাগবে। সুন্নতের বাহিরে গিয়ে কাউ কেউ যদি ওলি হয়েছে মনে করে, যে বিশ্বাস করবে যে আল্লাহর ওলি, তারও ইমান থাকবে না। এই জন্য ওলি হওয়ার এক নম্বর শর্ত, সুন্নতের পরিপূর্ণ এত্তেবা থাকতে হবে। তার একটা আমল, একটা কাজও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাহিরে যেতে পারবে না। সুন্নত মানে চললে আরেকটা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, গুনাহ সব আল্লাহ মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে যদি বলেন, ওই অমুক ছাত্রাশিরাতের অমুক, ওই অমুক গ্রামের অমুক, এদিকে আসো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিলাম, সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি এই কথা বলে, আর কিছু দরকার আছে? আল্লাহ যদি ডাকি কয়, এই শোন, তোর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি, এবার আল্লাহ যেখানে দিবে দেখ, নিরাপদ হয়ে গেলাম যে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিছেন। তাহলে সুন্নতের উপরে আমল করলে, সুন্নতের উপরে থাকলে আল্লাহ পাক কি করেন? কথা কয় না, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ পাক গুনাহ সব মাফ করে দেন। এটা হলো সুন্নতের সবচেয়ে বড় ফায়দা। তাহলে মাথা থেকে পা পর্যন্ত কার তরিকা সাজাইবেন? কার তরিকা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন? জি, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন দাড়ি কাটি ফেলতেন? তাহলে আশেকের রাসূলেরা কি প্রতিদিন দাড়ি কাটি ফেলতে হবে? কি বলেন? আল্লাহ রাসূলের সুন্নত মানি, রাসূলকে মহব্বত করি, কিন্তু দাড়ি রাখতে কষ্ট হয়। দাড়ি রাখলে স্ত্রী পছন্দ করে না, দাড়ি রাখলে অফিসের বস পছন্দ করে না, দাড়ি রাখলে বিয়ে করতে গেলে পাত্রী পাওয়া যায় না, খুব অবস্থা খারাপ, চাকরি পাওয়া যায় না, বিয়ে করা যায় না, কত সমস্যা। কিন্তু যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের এত্তেবা করবেন, তিনি চিন্তা করবেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থাও করে রেখেছেন, সুতরাং আমি দাড়ি রাখবই আমার নবীর সুন্নত, সুতরাং চাকরি পাইলে পাবো, না পাইলে নাই, বিয়ে করতে পারলে করবো, না করতে পারলে করবো না। যদি দাড়ির কারণে আপনি বিয়ে করতে পারেন নাই, তো নিশ্চিত আপনি জাহান্নামে যাবেন না, আল্লাহ আপনাকে ধরবে না, এই মিয়া বিয়ে করো না কেন? কারণ আল্লাহ পাক দেখতেছেন আপনি আল্লাহর নির্দেশ মানার কারণে মানুষ আপনাকে পাত্রী দেয় নাই। তবে শুনেন, কত মানুষ ঘুরতেছে শুধু দাড়িওয়ালা ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। সমাজে এখন দাড়িওয়ালা ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না বিয়ে দেওয়ার জন্য, কত মানুষ ঘুরে। আপনি ভয় করবেন না যে দাড়ি থাকলে পাত্রী পাবেন না, বিয়ে করতে পারবেন না। এরপরে স্ত্রী মহব্বত করে না দাড়ি থাকলে, এটাও ঠিক কথা না। স্ত্রী যদি দাড়িকে মহব্বত না করে স্ত্রীর ইমানে থাকবে না। আর স্ত্রী যদি কেউ খবরদার দাড়ি রাখবে না, আল্লাহ বলতেছেন দাড়ি রাখার জন্য, আল্লাহ রসুল বলা মানে আল্লাহ বলা, আল্লাহর নির্দেশ দাড়ি রাখা, রাসুলের নির্দেশ দাড়ি রাখা, স্ত্রীর নির্দেশ দাড়ি না রাখা, কার নির্দেশ মানব? যদি আল্লাহ এবং রাসুলের নির্দেশের উপরে স্ত্রীর নির্দেশকে অগ্রাধিকার দেন, ইমান থাকবে না, ইমানে চলে যাবে। তাহলে জীবনের সর্বক্ষেত্রে কি মানতে হবে? সুন্নাত অনুসরণ করতে হবে। আচ্ছা, এবার আসেন বেদাত। বেদাত করলে অসুবিধা কি? বেদাতের ক্ষতিও জানতে হবে। বেদাতের সবচেয়ে বড় ক্ষতি হইল, বেদাত করলে জাহান্নামে যাইতে হবে। কোথায় যেতে হবে? সুন্নাত মানলে জান্নাতে যেতে পারবেন, আর বেদাত করলে যেতে হবে কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বেদাতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। দুনিয়াতে যত বেদাত আছে সব বেদাত হলো গোমরাহি, দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। যত গোমরাহি আছে সমস্ত গোমরাহি জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। তাহলে বেদাতের পরিণাম কি? জাহান্নাম। সুন্নতের চাইতে বেদাত গুলো দেখতে অনেক সুন্দর, শুনতে অনেক সুন্দর, বলতে অনেক সুন্দর, বাহ্যিক ভাবে দেখতে বেদাত কে সুন্দর মনে হয়, কারণ বেদাত হলো আগাছা। আগাছা সবসময় দেখবেন সুন্দর, ধান খেতের মধ্যে আগাছা উঠে এমন ভাবে উঠে যায়, সবার আগে লম্বা হয়ে যায়, সবার আগে মোটা তাজা হয়ে যায়, অন্য ফসলগুলোকে চাপ দিয়ে নষ্ট করে ফেলায়। বেদাত এরকম আগাছা, দিনের মধ্যে আগাছা, এগুলো দেখবেন যে সুন্দর দেখা যায়, এগুলো দেখতে খারাপ না। কারণ বেদাত যদি দেখতে খারাপ দেখা যায় তো সমাজের কোন মানুষ বেদাত করতো না। কারণ জাল টাকা যদি সুন্দর না হয়, বেজাল জিনিস, দুই নম্বর জিনিস যদি সুন্দর না হয়, ওইটা সমাজে খাওয়ানো যায় না, বাজারে চলে না। বাজারে দুই নম্বর জিনিস চালাইতে হলে, নকল জিনিস চালাইতে হলে এটাকে চাকচিক্যময় করতে হয়, সুন্দর করতে হয়। এজন্য বেদাত দেখতে সুন্দর দেখা যায়, শুনতে সুন্দর দেখা যায়, বলতে সুন্দর দেখা যায়, কিন্তু যত সুন্দরে দেখা যাক এই সুন্দরের পরিণাম হলো জাহান্নাম। যত সুন্দর দেখা যাক এই সুন্দরের পরিণাম হবে কি? জাহান্নাম। এজন্য আমার ভাইরা, সুন্নাত আছে যেখানে, বেদাত আছে যেখানে, মাশাআল্লাহ, এটা মনে রাখতে হবে। সুন্নাত আছে যেখানে, আমরা কোনো দল বুঝি না, আমরা কোনো ব্যক্তি বুঝি না, আমরা কোনো পীর সাহেব বুঝি না, আমরা কোনো মতাদর্শ বুঝি না, আমরা যার কাছে সুন্নাত আছে আমরা তার সাথে আছি, ঠিক আছে? যার কাছে বেদাত আছে তার সাথে নাই। তিনি যত বড় বুজুর্গ হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় নামি দামি আলেম ওলামা হন, বেদাত থাকলে আমরা নাই। বেদাত থাকলে ওনার সাথে আমরা নাই, কিন্তু সুন্নাত থাকলে আমরা ওনার সাথে আছি। তিনি কে এটা আমার দেখার বিষয় না। এজন্য আমাদের সাথে বাংলাদেশের কোনো আলেম ওলামার শত্রুতা নাই, বিরোধ নাই। আমাদের সাথে বাংলাদেশের কোনো ইসলামী দলের কোনো বিরোধ নাই। আমাদের সাথে বাংলাদেশের কোনো পীর সাহেবের বিরোধ নাই, কারণ আমরা কোনো পীর সাহেবেরও বিরোধী না, কোনো আলেম ওলামারও বিরোধী না, কোনো দলেরও বিরোধী না। আমরা বিরোধী শিরক আর বেদাতের, আমরা বিরোধিতা করি শিরকের আর বিদাতের, আমরা পক্ষে তাওহীদের আর সুন্নতের। এজন্য তাওহীদ সুন্নত যেখানে আমরা আছি সেখানে, শিরক বেদাত যেখানে আমরা নাই সেখানে। এজন্য সম্মানিত ভাইরা, আপনারা সব সময় স্লোগান মনে রাখবেন, যেখানে তাওহীদ যেখানে সুন্নত সেখানে আমরা, যেখানে বেদাত যেখানে শিরক সেখানে আমরা নাই। কারণ শিরকের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, বেদাতের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, সুতরাং ওই কাজে আমরা নাই। তাহলে বেদাত বুঝে গেছেন আলহামদুলিল্লাহ নাকি? এবার আসেন বেদাতের, সুন্নত বেদাতের কিছু মূলনীতি জানা দরকার। এই মল্লিতেগুলো না জানলে ভালো করে বুঝবেন না, যতটুকু বলছি এই ভাষা ভাষা কথায় বুঝবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেই কাজ করছেন সেখানে ওই কাজটা করার নাম সুন্নাত, যেখানে করেন নাই সেখানে না করার নাম সুন্নাত। একটাকে বলে সুন্নতে ফেলিয়া, আরেকটাকে বলে সুন্নতে তারকিয়া। একটা সুন্নতে ফেলিয়া, আরেকটা সুন্নতে তারকিয়া, মানে একই আমল একই কাজ এক জায়গায় করলে সুন্নত আরেক জায়গায় করলে কথা কয় না, আমার কথা মনে বুঝে না। একই জিনিস একই আমল একই কাজ এক জায়গায় করলে সুন্নত আরেক জায়গায় করলে বেদাত। তাহলে আমি একটা উদাহরণ দিই, পাঁচ ওয়াক্ত নামাজের আজান দেওয়া হয় আপনাদের এলাকায় দেনি, আজান কয়বার দে? পাঁচবার। আচ্ছা, ঈদের নামাজ হয় বছরে কয়বার? ঈদের নামাজের আজান হয় কিনা? জানাজার নামাজ হয় কিনা? জানাজার নামাজের আজান হয় কিনা? আজান দেওয়া কি ভালো কাজ না গুনার কাজ? আবার বলেন, আজান দেওয়া তো ভালো কাজ। তাহলে আমি ঈদের নামাজও আজান দিব, জানাজার নামাজও আজান দিব, অসুবিধা আছে? কি বলে আপনারা কি মুক্তি সাহেব ফতোয়া দিতেছেন? হ্যাঁ, আমি ঈদের নামাজে আজান দিব, জানাজার নামাজে আজান দিব, কোনো অসুবিধা হবে? আজান দিলে কি গুনাহ হয়? আজান তো ভালো কাজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন মুয়াজ্জিন ছিলেন, কয়জন? মসজিদে নববীতে ছিলেন দুইজন, মসজিদে কুবায় ছিলেন একজন, মসজিদে হারামে ছিলেন একজন। এই চারজনকে বলা হয় মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা চারজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহির মুয়াজ্জিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ফরজ হওয়ার পরে 10 বছর পর্যন্ত এই চারজন মুয়াজ্জিন আজান দিবেন। এই চারজন মুয়াজ্জিন পাঁচ ওয়াক্ত নামাজের জন্য পাঁচবার আজান দিবেন। জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে 20 বার ঈদের নামাজে ইমামতি করছেন, কোন ঈদের নামাজে আজান দেওয়া হয় নাই। শত শত জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, কিন্তু জানাজার নামাজে আজান হয় নাই। এইজন্য আজান যত ভালো কাজ হোক না কেন, পাঁচ ওয়াক্ত নামাজের জন্য দিলে এটা সুন্নাত, কিন্তু ঈদের নামাজে দিলে জানাজার নামাজে দিলে এটা হয়ে যায় কি? বিদআত। এই জায়গায় আজান দিলে সওয়াব হয়, এই জায়গায় আজান দিলে জান্নাতে যাওয়া যায়, ঈদের নামাজে আজান দিলে জানাজার নামাজে আজান দিলে সওয়াব তো হবে না? হবে না, জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে আজান দিয়েও জাহান্নামে যাইতে হয়, এই সূত্র বুঝে অনেক জটিল সমাজে। কারণ ইয়া আজান কি খারাপ কাজ নাকি খারাপ আমল নাকি? আজান দিলে আবার কেমনে জাহান্নামে যায়? আজান দিয়েও জাহান্নামে যাওয়া লাগে কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজে আজান দেন নাই, জানাজায় দেন নাই, সুতরাং এখানে আজান দেওয়া দুটাই সুন্নত। পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় আজান দেওয়া সুন্নত, আর ওখানে না দেওয়া সুন্নত। এবার আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কতবার দোয়া করছেন? দোয়া করছেন না? দোয়া করাটা কি ইবাদত? বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দোয়া করতেন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করতেন সেভাবে দোয়া করা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার পদ্ধতির বাহিরে গিয়ে নিজের পদ্ধতিতে দোয়া করার নাম বেদাত। দোয়া করিও জান্নাতে যাওয়া লাগবে, আবার দোয়া করি জান্নাতেও যাবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বৃষ্টির জন্য দোয়া করতেন তখন হাত তুলে দোয়া করতেন, খুতবার মাঝখানে বৃষ্টির জন্য দোয়া করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করছেন। মসজিদে ঢোকার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া করতেন, মসজিদ থেকে বাহির হওয়ার সময় দোয়া করতেন, আপনারা করেননি? কি দোয়া পড়েন বলেন দেখি, মসজিদে ঢোকার সময় কি বলেন? আরো আছে, আপনারা একটা বলেন, আরো কয়েকটা আছে, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা গফির লি যুনুবি, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া বিসুন্নাতিহিন নাবিয়্যিল কারীম, আরো অনেকগুলো আছে। আচ্ছা, আপনি এগুলো পড়ে পড়ে গেলেন মসজিদে ঢোকার সময়, এটা হলো কি? সুন্নাত। আবার বের হওয়ার সময় বলবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, বলি বাইরেছেন। এখন যদি কোন যে মিয়া আমি একটু দোয়া করি মসজিদে ঢোকার সময়, তো এইভাবে দোয়া পড়লে হাত না তুললে কি দোয়া হয় নাকি, মুনাজাত হয় নাকি? তা আপনি মসজিদের সামনে দাঁড়ালেন, দাঁড়াই হাত তুললেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা গফির লি যুনুবি, রাব্বুল আলামিন তোমার মসজিদে কতবার আসা যাওয়া করি, সকালে আসি, দুপুরে আসি, বিকালে আসি, রাব্বুল আলামিন আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও, এই দোয়া করে মসজিদে ঢুকছেন। খারাপ কাজ করছেন না ভালো কাজ করছেন? কাজটা তো দেখতে খুব ভালো, খারাপের কিছু আছে? জি, এরকম মোনাজাত করি মসজিদে ঢুকলে সওয়াব হইব না গুনাহ হইব? কেন গুনাহ হইব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শত শত বার মসজিদে ঢুকছেন, মসজিদ থেকে বাইরেছেন, কিন্তু কোনোদিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করেন নাই। এটা মনে রাখতে হবে। টয়লেটে ঢুকার সময় দোয়া পড়ি, টয়লেট থেকে বের হওয়ার সময় দোয়া পড়ি, পড়ি না? আপনারা পড়েন নে বলে হুজুর, ওই সময় কি দোয়া পড়ার সময় থাকে? দোয়া পড়েন ওই সময়? কি দোয়া পড়েন? আপনাদের দেশে কি দোয়া শুনি? মাশাআল্লাহ, এই দেশের দোয়াই তো সবচেয়ে বিশুদ্ধ দোয়া, কারণ আমরাই তো সারা বাংলাদেশের দোয়া শিখেছি, কি বলেন? নোয়াখালীর আলমেরাই সারা বাংলাদেশে শিখেছে, সেই রংপুর যান, দিনাজপুর যান, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, নোয়াখালীর আলমদের থেকে আমরা ইসলাম শিখছি, কোরআন শিখছি, সব শিখছি, তাহলে দোয়া তো আমরাই শিখেছি সবাইরে, কি বলেন? তো এই যে দোয়া পড়ছেন আলহামদুলিল্লাহ টয়লেটে ঢোকার সময়, আবার বেরোয়ার সময় দোয়া পড়ছেন, পড়ছেন না? কত সুন্দর দোয়া, সুন্নত পদ্ধতিতে দোয়া পড়ছেন। এখন আমি চিন্তা করলাম টয়লেটে ঢোকার আগে আমি একটু সুন্দর করে মোনাজাত করি, কারণ কি? কারণ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দোয়া বেশি কবুল করেন। যখন মানুষ বিপদে থাকে, মুসিবতের মধ্যে থাকে, এই সময় তো বড় মুসিবত, অসহায়, বিপদগ্রস্ত অবস্থায়, তো দোয়া কবুলের সময় না এই সময়? কি বলেন? কথা কয় না রে, যে সময় মানুষ বিপদে থাকে, অসহায় অবস্থায় থাকে, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া বেশি কবুল করেন। তো এটাও তো একটা বিপদের সময়, অসহায়ের সময়। তা আচ্ছা, আমি টয়লেটের সামনে গেলাম, গিয়ে কাবলা মুখে হয়ে দাঁড়াইলাম, দাঁড়ায় আমি দোয়া করলাম বিসমিল্লাহ নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা, প্রথমে নিয়ত করে নিলাম নাওয়াইতু আন, পরে তারপরে আমি বললাম আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার জন্য আমি নিয়ত করেছি, রাব্বুল আলামিন আমার জিন্দেগীর সকল গুনাহগুলোকে মাফ করে দিও, রাব্বুল আলামিন টয়লেটের যাবতীয় বিপদ আপদ থেকে আমাকে হেফাজত করিও, আয় আল্লাহ জীবনের সব মুহূর্তে সব সময় যেন তোমারে স্মরণ করতে পারি সেই তৌফিক দিও, বিরহমতিকা ইয়া রহমার রাহিমিন। এই কথা বলি আমি বাম পা দিয়ে টয়লেটে ঢুকলাম, সওয়াব হইব না গুনাহ হইব? আল্লাহ আকবার, দেখেন আপনারা কত সুন্দর দিন বুঝে গেছেন, মাশাআল্লাহ। এখন এখানে তো বলতে পারে আমি খারাপ কিছু করছি নাকি, কি বলেন? খারাপ কিছু করছি? আমি মুনাজাত না করছি, দোয়া না করছি, আমি এখানে গুনার কোন কথা বলছি, খারাপ কোন কথা বলছি, আল্লাহর কাছে চাইছি, আল্লাহর কাছে চাইলেও কি গুনাহ হয়? গুনাহ হবে কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর লক্ষাধিক সাহাবায়ে কেরাম, যারা সকলেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি ছিলেন, তারা জীবনে এতবার টয়লেটে গেছেন, টয়লেট থেকে বের হয়েছেন, কিন্তু কখনো টয়লেটে ঢোকার আগে এই পদ্ধতিতে দোয়া করেন নাই, মোনাজাত করেন নাই, টয়লেট থেকে বের হওয়ার পরেও করেন নাই। সুতরাং আমি যদি এটা করি, তার অর্থ হলো আমার নবীর আদর্শের থেকে আমি সুন্দর একটা জিনিস বানাইছি, আমার নবীর সাহাবীদের চাইতে সুন্দর একটা জিনিস বানাইছি। এরকম সুন্দর জিনিস বানাইলে জাহান্নামে যাইতে হয়। এজন্য সুন্দর কোন জিনিস সুন্দর মনে করে বানানো যাবে না, এই সূত্র মনে রাখতে হবে। একটাকে বলে সুন্নতে ফেলিয়া, আরেকটাকে বলে কি সুন্নতে তারকিয়া, তরক করা। মানে কোন জায়গায় করার নাম এবাদত, কোন জায়গায় না করাটাই হলো এবাদত, না করাটাই হলো সুন্নত। প্রত্যেকটি এবাদতের সাথে ছয়টি জিনিসের এত্তেবা করতে হয়। কয়টা জিনিসের? প্রত্যেকটা এবাদতের সাথে, যতটা এবাদত করবেন প্রত্যেকটা এবাদতের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছয়টি বিষয়ে এত্তেবা করতে হবে। কয়টা বিষয়? আপনাদেরকে আজকে আলোচনা করতেছি কলেজ লেভেলের আলোচনা, কারণ নোয়াখালীর আলোচনা, এখানে ওই কুড়িগ্রামের গাইবান্ধার আলোচনা না। এখানে আলোচনা কোন জায়গার? এই জন্য কলেজ লেভেলের আলোচনা আজকে, প্রাইমারি লেভেলের না। তাহলে কয়টা জিনিসের মধ্যে এত্তেবা করতে হবে? ছয়টা মনে রাখবেন। এক নম্বর এত্তেবা করতে হবে সবাবের দিক থেকে, দুই নম্বরে করতে হবে জিনসের দিক থেকে, তিন নম্বরে করতে হবে কদরের দিক থেকে, চার নম্বরে করতে হবে কাইফিয়াতের দিক থেকে, পাঁচ নম্বরে করতে হবে মাকানের দিক থেকে, ছয় নম্বরে করতে হবে জামানের দিক থেকে। এই ছয়টা দিক থেকে যদি এত্তেবা হয় তখন এটার নাম সুন্নত। ছয়টা দিকের একটা দিকের এত্তেবা না হইলে তখন এটা হয়ে যায় বেদাত। এবার আসুন ছয়টা দিক আমি বুঝাই দিই। এই ছয়টা দিক কেমনি এত্তেবা করবেন? এক নম্বরে বলছি জিন্সের দিক থেকে। কিসের দিক থেকে? জিন্স। জিন্স মানে একই রকম, একই প্রকারের, একই রকম, একই প্রকারের জিনিস। যেমন কোরবানির ক্ষেত্রে যদি ঘোড়া দিয়ে কোরবানি করেন, ঘোড়া দিয়ে কোরবানি করা যাবে? যাবে। খসর দিয়ে, গাদা দিয়ে, তারপরে এইরকম হরিণ একটা এনে, হরিণ, হরিণ কত সুন্দর প্রাণী, কোরবানি করা যাবে? কেন যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানির জন্য নির্ধারণ করে দিয়েছেন বাহিমাতুল আনাম। বাহিমাতুল আনামের মধ্যে উট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুম্বা, এর বাহিরে এই গরু ছাগলের মতো, মহিষের মতো, দুম্বার মতো, বেড়ার মতো জমিনে আরো অনেক প্রাণী আছে, কিন্তু ওই প্রাণী দিয়ে কোরবানি করা যাবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে স্বীকৃতি দিয়েছেন কিয়ামত পর্যন্ত ওইটার এত্তেবা করে কোরবানি করতে হবে। এর বাহিরে গেলে জিনসের সাথে মিলে নাই। কিসের সাথে মিলে নাই? জিনসের সাথে মিলে নাই, জাতের সাথে মিলে নাই। দুই নম্বর হলো সবাব। সবাব মানে হলো কারণ, কারণে কারণে মিলতে হবে, কারণে কারণে মেলা লাগবে। যেমন দৈনিক পাঁচবার সলাত আদায় করি আমরা, পাঁচবার পরজ সলাত আদায় করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচবার আদায় করছেন, আমরাও পাঁচবার করি। এখন কেউ যদি এসে বলে আরেক ওয়াক্ত নামাজ, ভাইয়েরা আপনারা একটু বেশি করে পড়েন, যে নামাজ অন্য এলাকার লোকেরা পাঁচ ওয়াক্ত পড়ে অসুবিধা না, আমরা এই এলাকার লোকেরা বেশি বুজুর্গ, আমরা সবাই দিনদার, আমরা মুত্তাকিন, আসেন আমরা ছয় ওয়াক্ত পড়ি, ছয়বার ফরজ নামাজ পড়ব, পড়া যাবে? ওই একবার অতিরিক্ত বাড়াইলে পুরো নামাজ বাতিল হয়ে যাবে, কারণ সবাবের দিক থেকে, কারণের দিক থেকে মিলে নাই। কারণের দিক থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলে নাই, এজন্য হবে না। তিন নম্বর কদরের দিক থেকে মিলতে হবে, পরিমাণের দিক থেকে মিলতে হবে। জুমার নামাজ আদায় করি আমরা দুই রাকাত, জুমার নামাজ কয় রাকাত? এখন প্রতিদিন জোহরের নামাজ পড়ি চার রাকাত। যদি শুক্রবার দিন খতিব সাহেব বলেন যে ভাইয়েরা শোনেন, প্রতিদিন অফিস খোলা থাকে, আদালত খোলা থাকে, সব খোলা থাকে, জোহরের নামাজ পড়ি চার রাকাত। আজকে আমাদের সব কিছু বন্ধ, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি সব বন্ধ, অফিস আদালত সব বন্ধ। আজকেও যদি আমরা দুই রাকাত চার রাকাত আদায় করি তাহলে কম হয়ে যায়, সুতরাং জুমার নামাজটা আমরা একটু বাড়াই দিই, দুই রাকাত আদায় না করে চার রাকাত করি অথবা আট রাকাত করি, পড়া যাবে? নামাজে না পড়বেন, খারাপ কিছু নাকি? নামাজ যত বেশি পড়বেন তত সওয়াব হবে না, কি বলেন? নামাজ যত বেশি পড়বেন তত তত সওয়াব, নামাজে কি গুনাহ হয়? জুমার নামাজ চার রাকাত পড়লে অসুবিধা কি? চার রাকাত পড়া যাবে? কেন? আমার নবী যে জুমা পড়েছেন পড়াইছেন, সেই জুমার রাকাত ছিল দুই রাকাত, ওই দুই রাকাতের কদরের সাথে পরিমাণের সাথে না মিললে আল্লাহ রাব্বুল আলামিন কোনো নামাজ কবুল করবেন না। এজন্য ভালো মনে করে দুই রাকাতের জুমা চার রাকাত পড়া যাবে না, নামাজও বেশি পড়া যাবে না, দুই রাকাতের মধ্যে চার রাকাত বানানো যাবে না, কারণ কদরে কদরে মিলে নাই। কাইফিয়াতের দিক থেকে মিলতে হবে। কাইফিয়াত মানে হলো আমি ওযু করতেছি, ওযু করতে গেলাম, ওযুর মধ্যে আমি মনে করলাম এভাবে এলোমেলো আমি না ধুয়ে নিচের দিক থেকে আস্তে আস্তে উপরের দিকে যাই, নিচের দিক থেকে উপরের দিকে যাব। এজন্য প্রথমে আমি পা ধুয়ে ফেললাম, প্রথমে শুরু করছি কি দিয়ে? পা দিয়ে, পা ধুইছি ভালো করে। তারপরে আমি উপরের দিকে আসলাম, হাত ধুয়ে নিলাম, তারপরে মুখমণ্ডল দ্রুত করলাম, তারপরে সর্বশেষ মাথা মাছে করে আমি ওযু শেষ করলাম। ওযুর মধ্যে যা যা করা দরকার সব করছি, কিন্তু উলট পালট করে করছি, এলোমেলো করে করছি, ওযু হবে কিনা? অসুবিধা কি? আমি তো ওযুর ফরজও সব আদায় করছি, সুন্নত সব আদায় করছি, মুস্তাহাবও সব আদায় করছি, হয়তো আগেরটা পরে করছি, পরেরটা আগে করছি, এভাবে করছি, হবে? না। কেন হবে না? কাইফিয়াতের সাথে মিলে নাই, পদ্ধতির সাথে, ধরনের সাথে মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইবাদত যেমনে করেছেন, যেই ইবাদত যেটা আগে করছেন সেটা আগে, যেটা পরে করছেন সেটা পরে। ধরেন আমি ঢাকা থেকে আসলাম, আসার পরে আপনারা আমাকে ইমামতি করতে দিলেন, প্রতিদিন আপনারা নামাজের মধ্যে প্রথমে আল্লাহু আকবার বলে রুকুতে যান, তারপরে রুকু থেকে সেজদায় যান। আমি এসে বললাম, না ভাই শুনেন, আজকে অনেক কষ্ট করে আছি, আজকে আপনাদেরকে আরো সুন্দর নামাজ শেখামো, আগে আল্লাহু আকবার বলে সেজদায় যাবো, তারপরে সেজদা থেকে উঠে রুকু করবো, তারপরে দাঁড়াই যাবো। মানে প্রথমে আল্লাহু আকবার বলে সেজদায় চলে গেলাম, দুই সেজদা করে উঠলাম, উঠে রুকু করলাম, তারপরে কেরাত করলাম। মানে আগের সেজদা তারপরে রুকু, আপনারা রাজি হইবেন? কেন? আমি তো রুকু করতেছি, সেজদাও করতেছি, কোনোটা কিন্তু বাদ দিই নাই, হয়তো আগেরটা পরে নিছি, পরেরটা আগে নিছি, রাজি হবেন? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ আমাদেরকে শিখাইছেন, সেই নামাজ আগে রুকু শিখাইছেন, তারপরে সেজদা শিখাইছেন। কিয়ামত পর্যন্ত নামাজের পদ্ধতি তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। সুতরাং আমি ডক্টর ইমাম হুসাইন নয়, এইরকম আরো কোটি কোটি ডক্টর ইমাম হুসাইন আসিও যদি কয় আগে রুকু না আগে সেজদা তারপরে রুকু, মানা যাবে না? মানলে সেটা বেদাত, সেই ইবাদত আল্লাহ কবুল করবে না। এই জন্য মনে রাখতে হবে সব জায়গায় এই নীতিমালা, যত বড় হুজুর হোক, যত বড় মুক্তি সাহেব হোক, সকল মুক্তির সেরা মুক্তি, সকল মুক্তির বড় মুক্তি কে? মুফতি আজম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম আজম, সকল ইমামের বড় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সব হুজুরের বড় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ইবাদত তিনি যেভাবে করছেন কিয়ামত পর্যন্ত হুবহু সেভাবে করতে হবে। চারটে গেছে, পাঁচ নম্বর আসেন মাকানের দিক থেকে এত্তেবা করতে হবে। মাকান মানে জায়গা। জিলহজ মাসের নয় তারিখে আরাফাতের ময়দানে বসে থাকা অবস্থান করার নাম এবাদত হজ। কেউ যদি সেদিন আরাফার ময়দানের সীমানায় না বসে, যদি দশ তারিখে মিনায় এসে বসে থাকে, হজ হবে না। কেন? মিনাও তো পবিত্র জায়গা, মুজদালিফাও পবিত্র জায়গা, তো এক জায়গায় বসে থাকলে তো হয়, অথবা আল্লাহর ঘরের ভিতরে ঢুকে বসে রয়েছে, আরো পবিত্র জায়গায় বসে রয়েছে দশ নয় তারিখে, হজ হবে না। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা ঠিক করে দিছেন, মাকান ঠিক করে দিছেন, ওই জায়গার বাহিরে গেলে দুনিয়ার যত পবিত্র জায়গা, যত উন্নত জায়গা হোক, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জায়গার ইত্তেবা করতে হয়, জামানের ইত্তেবা করতে হয়, সময়ের ইত্তেবা করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়ে যে ইবাদত করছেন, সেই সময়ে সেই ইবাদত করতে হয়। ধরেন এখন এশার নামাজের সময় ঝড় বৃষ্টি তুফান, আকাশ খুব খারাপ, ইমাম সাহেব বললো ভাইয়েরা শুনেন, এমনি আপনারা ফজরের নামাজে আসতে কষ্ট হয়, আজকে আরো আকাশের অবস্থা খুব খারাপ, আসেন এশার নামাজের সাথে ফজরের জামাত করে ফেলি, তাহলে আপনারা রাত্রে একটু আজকে ভালো করে ঘুমাইতে পারবেন, ফজরের সময় উঠা লাগবে না, পড়বেন এশার নামাজের সাথে। কেন? সময় হয় নাই। আমার রাসূল যেই সময়ে যে ইবাদত করেছেন, ওই সময়ে ওই ইবাদত করার নাম ইত্তেবা। তাহলে ছয়টা জিনিস খেয়াল রাখতে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ইত্তেবা করার জন্য। এবার আসেন সর্বশেষ যেটা বলবো, সমাজে যখন আপনি বলবেন এটা বেদাত, তখন আপনার কাছে অনেক ভাই দলিল চাইব, কবে যায় মিয়া এটা কোন হাদিসে পাইছো বেদাত দেখাই যাও, এটা কোন কিতাবে পাইছো বেদাত দেখাই যাও। এবার কি করবেন? এটা না জানলে আপনি ধরা খাইবেন, বেদাত কই এমন বেকায়দায় পড়বেন, কারণ বেদাতের শক্তি বেশি সমাজে, বেদাতের জোর বেশি, বেদাতের ইনকাম বেশি, বেদাতের প্রচলন বেশি, বেদাত খুব শক্তিশালী। আপনি যখন করবেন বেদাত, দেখবেন যে চারিদিকে ছাপে, আপনি আবার একবার শেষ, আপনারও সবাই করবে যে মিয়া এটা যে বেদাত, কোন হাদিসে পাইছো দেখাও, কোন কিতাবে পাইছো। এবার আপনি তো কিতাব লইয়া হাদিস লইয়া দৌড়াদৌড়ি শুরু করবেন। এই সূত্র মনে রাখবেন, বেদাতের কোন দলিল নাই, বেদাতের কোন দলিল নাই, বেদাত বলার জন্য কোন দলিল দেখানো লাগে না, দলিল লাগে সুন্নতের জন্য, সুন্নতের দলিল থাকে, দলিল থাকবে কিসের? সুন্নতের। বেদাতের কোন দলিল থাকে না, দলিলেই যদি থাকতো, দলিলেই যদি থাকতো তাহলে এটা বেদাত হইতো না, এটা সুন্নতেই হইতো, এটা দলিল নাই এজন্য এটা বেদাত, দলিল নাই বলে এটা বেদাত, দলিলই যদি থাকতো তো এটা তো সুন্নতে থাকতো, এটা বেদাত হইতো না। এজন্য যিনি বলবেন এটা সুন্নত দলিল দিতে হবে তাকে, যিনি বলবেন বেদাত তাকে দলিল দেওয়া লাগবে না। আমি এজন্য সব জায়গায় একটা উদাহরণ দিই, এই যে সামনে একটা সুন্দর বাড়ি আছে, আমি আপনাদেরকে মাহফিলে বললাম যে সম্মানিত ভাই ও বোনেরা, ওই যে সুন্দর বাড়িটা দেখতেছেন, এই বাড়িটা কিন্তু আমার না, এই বাড়িটা আমার না। এখন আপনারা সবাই বললেন হুজুর অনেক সম্মান করি, অনেক ভালোবাসি, ঢাকা থেকে আসেন, এত কষ্ট করি, বাড়ি এটা যে আপনার না, দলিল পত্র দেখাই যান। সবাই মিলে আমাকে দোষছেন যে হুজুর যে বাড়ি এটা যে আপনার না, এটা দলিল দেখাই যান। আচ্ছা আমাকে যদি সবাই ধরে রাখেন, আমি কি আমার পর্যন্ত দলিল দেখাইতে পারবো নাকি? কারণ বাড়ি এটা তো আমার না, দলিল পাবো কই? বাড়ি এটা যার, বাড়ির মালিক যিনি, দলিল আছে তার কাছে, তাহলে দলিল দেখাইবো কে? যিনি বলবো বাড়ি এটা আমার, দলিল দেখাইবো তিনি। যিনি বলবো ভাই শোনেন বাড়ি এটা কিন্তু আমার না, তিনি দলিল দেখানো লাগবে না। তার কাছে যদি দলিল চান, এটা হলো জাহালত, মূর্খতা। এজন্য যিনি বলবে ভাই এটা বেদাত, তিনি তার কাছে দলিল ছাওয়া যাবে না। যিনি বলবেন এটা সুন্নত, দলিল দেখাবেন কে? দলিল দেখাবেন তিনি, যিনি সুন্নত বলবেন তিনি। এজন্য বেদাতের কাছে দলিল চাইলে তো বলবেন যে ভাই এটা দলিল নাই, দলিল থাকলে তো এটা বেদাতে হইতো না, এটা সুন্নতে হয়ে যেত। যিনি বলছেন সুন্নাত উনি দলিল দেখান কোরআনে কারীম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমার আরেকটা প্রোগ্রাম আছে বসুরহাটের, ওখানে তো আমার সময়ও শেষ। ইনশাআল্লাহ আল্লাহ পাক বাসা রাখলে আরো ভবিষ্যতে ইনশাআল্লাহ দেখা হবে। তো আমরা সর্বশেষ কথা এটা যে আমরা সব সময় বেদাত থেকে 100 গজ দূরে থাকব। জি, তো সব সময় আমরা বেদাত থেকে দূরে থাকার জন্য চেষ্টা করব, আর সুন্নতের সব সময় এত্তেবা করব, সুন্নতের অনুসরণ করব, সুন্নতের সাথে থাকব, সুন্নত নিয়ে বাঁচব, সুন্নত নিয়ে মরব। সুন্নতবিহীন জীবন যাপন করা যাবে না। সুন্নতের জীবন যাপনে আল্লাহর ওলির জীবন যাপন, নাজাতের জীবন যাপন। এই জন্য আমরা সুন্নত ভিত্তিক জীবন যাপন করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব, সব সময় বেদাত থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আমাদের সমাজে অসংখ্য এবাদতের নামে বেদাত আছে, শত শত বেদাত আছে। অন্য সময় ইনশাআল্লাহ সময় পাইলে আমরা একটা একটা করে দেখাই দিব যে কোনটা কোনটা সমাজে কোরআনে নাই, হাদিসে নাই, কিতাবে নাই, হানাফি মাযহাবের একটা কিতাবেও নাই, অথচ সমাজে এগুলো এবাদত। হানাফি মাযহাবের নামে চলতেছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের নাম বিক্রি করে খায়। আর যখন আপনি কইবেন যে এই মিয়া এটা বেদাত, এটা হানাফি মাযহাবে নাই, কই তো লা মাযহাবি আছে, ওয়াহাবি আছে, কত রকমের কথা কয়। অথচ যিনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের নাম বলে, হানাফি মাযহাবের নাম বলে ধর্মের ব্যবসা করতেছেন, তিনি হলো লা মাযহাবি, তিনি হানাফি মাযহাব থেকে বের হয়ে গেছেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহের নামে শত শত মিথ্যা সমাজে প্রচলিত, কত ইবাদত বানানো হয়েছে যেগুলোর সাথে হানাফি মাযহাবের হেদায়া নাই, শরে বেকায়া নাই, কুদুরিতে নাই, কোনো কিতাবে নাই হানাফি মাযহাবের, অথচ এগুলো আমাদের সমাজে চলে। এই জন্য এই সকল বেদাত গুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সুন্নত অনুযায়ী অল্প আমল করব, বেদাত থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। বিশেষ করে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি, আল্লাহ পাক তাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। শেষ পর্যন্ত আজকের মাহফিলে যেন আমরা থাকতে পারি এবং দিনী কথাগুলো শুনে আমল করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।